الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال المؤلف رحمه الله: غسل الميت بطبقتك غسل يا توتكرا. মানুষ মারা গেলে গোসল দিতে হয়, এটা ফরজ। তো এই ক্ষেত্রে গোসল দেওয়ার অনুচ্ছেদে তিনি অনেক আলোচনা করবেন। প্রথমে বলছেন, ফাইদা মাতাল মাইয়িতু ওয়াজাবা আলা ত্বাইফাতিন মিনান নাস আন ইউবাদিরু ইলা গাসলিহি। যখন কোনো ব্যক্তি মারা যায় তখন কিছু সংখ্যক মানুষের উপর তাড়াতাড়ি করে তাকে গোসল দেয়া ওয়াজিব, আর এটাকে বলা হয় অন্যত্তি ওয়াজিব বা ফরজে কিফায়া। সবার উপর না, তাই ফরজে আইন নয়, কিছু সংখ্যক লোক করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। এবারে মৃত ব্যক্তিকে গোসল দেয়া যে ওয়াজিব, ওয়াজিব হল কেন, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে কয়েকটি হাদিসে। যেমন কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুহরিম আল্লাযী ওয়াকাসাতহু নাকাতুহু, ওই মুহরিম ব্যক্তি অর্থাৎ ইহরামের অবস্থায় ছিল আর যাকে তার উটনি হত্যা করেছিল তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগসিলুহু বিমাইন ওয়াসিদরিন, তোমরা তাকে পানি দ্বারা আর সিদির দ্বারা ধৌত করো। সিদির মানে কুল, কুল গাছের ছাল বা কুলের পাতা দিন গোসল দাও, তাহলে ইগসিলুহু গোসল নেওয়া ওয়াজিব। এক্ষেত্রে হাদিসটি পূর্বে বিস্তারিতভাবে পেশ করা হয়েছে। আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে জায়নাব রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে বলেছেন, ইগসিলনাহা থালাসান আও খামসান আও সাবআন আও আকথার মিন যালিক, তোমরা তাকে ধৌত করো তিনবার, পাঁচবার, সাতবার কিংবা এর থেকে অধিক প্রয়োজন বোধে। হাদিস সামনে আসছে, এবারে আপনি গোসল নেবেন, গোসলের ক্ষেত্রে সামনে উল্লেখ করা হচ্ছে কয়েকটি কাজ যেগুলি করা উচিত। প্রথম নম্বর, গসলুহু সালাতান ফা আকসার আলা মা ইয়ারাল কায়িমুন আলা গসলি, যারা তাকে গোসল নেন তারা তাকে তিনবার অথবা এর থেকে বেশি বার ধৌত করবেন, যেভাবে তারা মনে করেন তার জন্য উপযোগী গোসল দেয়া। দুই নম্বর, গোসল হবে নিজের সংখ্যায়। তিন নম্বর, যখন গোসল দেওয়া হবে এই সময় তো পানিতে তো কুলপাতা বা কুলের কুল গাছের ছাল তো দেয়াই আছে, তা এর সাথে লাগানো হবে, ব্যবহার করা হবে, কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এর পরিবর্তে যা ব্যবহার তা ব্যবহার করা হবে। যেমন বলেছেন আসনান, এক প্রকার গাছ সাবানের মতো ব্যবহার হবে, গাছের পাতা অথবা সাবুন সাবান। চার নম্বর, গোসল দেওয়ার সময় শেষবারে টেপ ব্যবহার করবে, شؤون بهم. الكركر الطم والكافور أولى. أصنبر চুলের বেনি খুলতে হবে আর ভালো করে ধুত করতে হবে। ছয়, চুল চিরুনি করতে হবে, দরকার হয় চিরুনি। মহিলার চুল চুলে তিনটি বেনি বাঁধতে হবে, আর বেনি বেঁধে পিছন দিকে রাখবে, ডান দিক থেকে উজু শুরু করা হবে, উজুর স্থান দিয়ে গোসল শুরু করবে। আর উজুর যেসব অঙ্গ সে উজু দিয়ে শুরু করবে, সে অঙ্গ দিয়ে শুরু করবে। পুরুষের গোসল পুরুষ দিবেন, নারীর গোসল না নারী। তবে এ থেকে যারা আলাদা সে বিষয়ে পরে আলোচনা করা হচ্ছে। আপনি ওই জায়গায় বসবেন, আপনার ডিউটি শুনছেন, এদের সাথে না, হয়তো বাই চান্স প্রয়োজন হতে পারে। তাহলে পুরুষের গোসল পুরুষ, নারীর গুলো গোসল নারী। তবে যে ব্যাপারে সর্বেতন অনুমোদন রয়েছে সে বিষয়ে সামনে আলোচনা আসছে। যা কিছু বললেন নয়টি কথা বলেছে, এসব ক্ষেত্রে সামনে হাদিস হচ্ছে দলিল বা সামনে হাদিস। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছে আসলেন এমন অবস্থায় যখন আমরা তার মেয়েকে গোসল দিচ্ছিলাম, তার নাম হচ্ছে জাইনাব রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন তোমরা তাকে তিনবার, পাঁচবার, সাতবার কিংবা এর থেকে বেশি গোসল দাও, যদি এটা তোমরা মনে করো। তাহলে বুঝে গেল কমপক্ষে কয়বার, তিনবার। বলেন আমি বললাম বিজুর সংখ্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন বিজুর সংখ্যা। আর বললেন শেষবারে কর্পূর মিলিয়ে দিবে এর সাথে। তারপর বললেন যখন তোমরা গোসল সম্পাদন করো, শেষ করো না গোসলের কাজ, তখন আমাকে জানাবে। যখন আমরা গোসল থেকে পালি হলাম তাকে জানালাম, তখন তিনি আমাদেরকে তার হাকও দিলেন। হাকও মানে প্রাণী ইজা, তার লুঙ্গি। আল্লাহ রসুন সুবাস। আর উম্মা আতিয়া বলেন আমরা তার চুল চুলে তিনটি বেদি বাঁধলাম। অন্য রেবায়াত এসেছে নাকাওনাহু সুন্না গাসালনাহু, তার চুলের বেনিগুলি খুলে ওগুলো ধৌত করলেন, তারপরে আমরা তিনটি বেনি বাঁধলাম চুলে, মাথার অগ্রভাগে একটা আর শেষের দিকে দুইটা। আর এই তিন বেদি বেঁধে বেনি বেঁধে পিছনের দিকে রাখলাম। উম্মে আতিয়া বলেন আর আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবদা নাবি মায়ামিহা ওয়া মাওয়াদিউল উযূই মিনহা, ডান দিক থেকে আর উযুর অঙ্গ দিয়ে তোমরা শুরু করবে। এই হচ্ছে দলিল। এর পূর্বে যে বলেছেন নয়টি কাজ তার সবে শিখেছে কিনা ইয়াদ রাখবেন, গোসল দেওয়ার তরিকা। এই রিওয়ায়াতটি বলছেন আখরাজাহু বুখারী ও মুসলিম ও আবু দাউদ আল নাসাঈ ও তিরমিজি ও ইবনে মাজাহ ও ইবনে জারুদ ও আহমদ, অনেক আলোচনা করেছেন। এই নয়টি কাজের পরে দশ নম্বর হচ্ছে মানে এই কাজ কলির সাথে গোসল কিরকম দেবে, তাহত সাদির لجسمه بعد تجريده من ثيابه كلها فانه كذلك كان العمل على عهد النبي صلى الله عليه وسلم كما يفيد حديث عائشه رضي الله عنها তাকে যখন গোসল দিবে তখন কাপড়ের টুকরা রাখবে হাতে, অথবা এরকম অন্য কিছু পর্দা না হলে তার কাপড় গুলি পরে দেবে, বস্ত্রযোগ গুলো খুলে ওগুলো তাকে খুলতে হবে। আর এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় গোসল দেওয়ার আমল ছিল লোকজনের। যেভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রত্যেক হাদিস আমাদের সামনে বিবরণ পেশ করছে, তাহলে মৃত ব্যক্তির পরে দেবে বস্ত্র খোলা হবে, তারপরে উপরে একটা ঢাকনা থাকে সাধারণত, আর অর্নিস দিয়ে তাকে নিয়মতান্ত্রিক গোসল দেওয়া হয়। হাতে থাকবে কাপড়ের টুকরা বা এরকম কিছু উপস্থিত সময়। এক্ষেত্রে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিস, لما أرادوا غسل النبي صلى الله عليه وسلم قالوا والله ما ندري أن نجرد رسول الله صلى الله عليه وسلم من ثيابه كما نجرد موتانا أم نغسله وعليه ثيابه. الله رسول صلى الله عليه وسلم كي غسل يا شماء তারা ভাবলেন, বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল দেওয়ার ইচ্ছা যখন করলেন তখন তারা বললেন আল্লাহ না নাদি, আমরা জানি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় তার শরীর থেকে সরিয়ে দেব কি না, তবে অন্যান্য মৃতদের কাপড় আমরা খুলে দিই না, তার পরিধেয় বস্ত্র তার শরীরে থাকবে আর এ অবস্থায় আমরা গোসল দেব, কি করবো কি না ভেবে চিনতে পারছেন না। যখন তারা পরস্পরের মতবিরোধ করলেন আল্লাহু আলাইহিমুন নওম, তখন রব্বুল আলামিন তাদের সবার মাঝে ঘুম ঢেলে দিলেন, ঘুম এসে সকলের, বলছেন হাত্তা মা মিনহুম রাজুলুন ইল্লা ওয়াযাকানুহু ফি সাদরিহি, এমনকি এমন হয়েছে ওই স্থানে যারাই ছিলেন ঘুম এরকম হয়েছে যেমন থুতি বুকে লেগে গেছে, তার মানে একদম গাঢ় ঘুম। সুবহানাল্লাহ। ওই সময় ঘরের এক কিনারা থেকে একজন কথা বলল, তারা জানেন না কে বলেছে, বললেন আনিগসিলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি থিয়াবুহু, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দাও তার পরনে তার পরিধেয় বস্ত্র থাকা অবস্থায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব এটা, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসছে আর স্পষ্ট হইনি ফেরেশতা, ঠিক তাই না, স্পষ্ট ফেরেশতা। সুবহানাল্লাহ। ফাকামু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগাসালু, তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেলেন আর তাকে ধৌত করলেন। যারা ধৌত করেছেন তাদের কথা পরে আসছে, মানে সবাই তো ধৌত করবে না, নির্দিষ্ট লোক। ওয়া আলাইহি কামীসুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে তার কামিজ ছিল, তার জামা ছিল। ইয়াসুবুনা আল মা ফাওকা আল কামীস ওয়া ইয়াদলুকুনাহু বিল কামীস দুন আইদিহিম, পানি উপর থেকে তার কামিজের উপর ঢালেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর তার কামিজ দিয়ে তারা এরকম ঘোষণ, সরাসরি হাত দিয়ে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন লাউ ইসতাকবালতু মিন আমরি মাসতাদবারতু মা গাসালাহু ইল্লা নিসাউ, বললেন আমি পরে যা জানলাম, যদি আগে জানতাম তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার নারীগুলি গোসল দিতেন। তার নারীগুলি বলতে কে? তার স্ত্রীগুলি গোসল দিতেন। আখরাজাহু আবু দাউদ ওবনুল জাউদ ফিল মুনতাকা ওয়াল হাকিম শেষ পর্যন্ত হাদিসটি সহীহ। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? সাধারণত মানুষের বস্ত্র সরানো হবে, তারপরে তাকে তাদেরকে গোসল দেয়া হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশেষত্ব হচ্ছে এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কামিজ তার পরে নিয়েছিল। সুবহানাল্লাহ। এটা তারা কিরকম জানলেন? ওই আল্লাহর পক্ষ থেকে একজন বলেছেন, আর একজন বলতে হচ্ছেন ফিরিস, তার মধ্যে সন্দেহ নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আরেকটি উল্লেখযোগ্য, যদি কোন ব্যক্তি, ১১ নম্বর কথা বলছেন, ويستثنى مما ذكر في رابع المحرم فإنه لا يجوز تطييبه لقوله في الحديث الذي سبقت الإشارة إليه قريبا لا تحنطوه في رواية ولا تطيبوه فإنه يبعث يوم القيامة ملقيا. যদি কোন ব্যক্তি ইহরাম নিরবস্থায় মারা যায় তাহলে তাকে সুগন্ধি মহানো যাবে না, এহরামের অবস্থায় মারা গেলে। আর এহরাম তো আপনারা বুঝেন, ব্যাখ্যা করতে হবে না। ওনার জন্য এহরাম বেঁধেছে, হালাল হয়নি, অথবা হজের জন্য এহরাম বেঁধেছে, এখনো হালাল হয়নি, এই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে সুগন্ধি মাখানো যাবে না, নিষেধ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আরাফার দিন আরাফায় মারা গিয়েছিলেন তার ব্যাপারে বলেছেন, লা তুহান্নিতু ওয়ালা তুয়িবু, এর উভয় সময় অন্য রবায়াতে, অর্থাৎ তাকে সুগন্ধি মাখাও না, কারণ সে কিয়ামতের দিন তালবিয়া পাঠ করে করে উঠবে। বুখারী মুসলিমের হাদিস। এমনি ভাবে নয় নম্বরে বলা হয়েছে, এর পূর্বে আলোচনা হয়েছে, পুরুষের গোসল পুরুষ দিবে আর মহিলার গোসল মহিলা দিবে। তবে এর থেকে আলাদা হলেন স্বামী স্ত্রী, বিতর্কিত হল মাসআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস সহি আহাদিস দ্বারা প্রমাণিত সামনে আসছে, স্বামী স্ত্রী যদি মারা যায় স্বামী স্ত্রী তাকে দ্রুত করতে পারে, স্ত্রী যদি মারা যায় স্বামী তাকে দ্রুত করতে পারে। কারণ এর বিপরীত কোন দলিল নেই, বলবেন না অমুক বলেছেন তমুক বলেছেন, অসা জানেন দেখেন। বিশেষ করে এক্ষেত্রে দুটি হাদিস, কারণ এর পূর্বে আপনারা মা আয়েশা কর্তৃক বর্ণিত রিওয়ায়েত শুনেছেন, তিনি বলেছেন আমি পরে যা জানলাম, যদি আগে জানতাম তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীগণই গোসল দিতেন, বললেন মা আয়েশা। এই হাদিসটি আগে গেছে, এটি বলছেন হাদা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা। أخرج ابن ماجه جامع ورواه أبو داود وغيره. أريك رواية مع عائشة رضي الله عنها بقول رجع إلي رسول الله صلى الله عليه وسلم من جنازة بالبقيع. قال بقيع قبرستان أجت قبرستان جبار وخانه صلاة الجنازة وطول পাশে মুসল্লা। তো আমার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে একজনের জানাজার সালাত পড়ে দাফন কফন করে আসলেন। ওয়া আনা আজিদু সুদাআন ফি রাসি ওয়া আকুলু ওয়া রাসা, এমন সময় আসলেন যখন আমার মাথায় ব্যথা ছিল, আমি বলছিলাম ওয়া রাসা, অর্থাৎ মাথা কি হলো, এরকম একটা শব্দ আর কি। এটা হচ্ছে আক্ষেপ সূচক। ফকাল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, বাল আনা ওয়া রাসা নাযরাক লাও মিত কাবলি আও লাও মিত কাবলি ফাগাসালতুকি ওয়া কাফফানতুকি থুম্মা সাল্লাইতু আলাইকি ওয়া দাফানতুকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি না আশা করে বললেন আর কি, বরং আমি বলছি ওয়া রাসা, তোমার কোন ক্ষতি নেই, যদি তুমি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেব। আল্লাহ রাসূল বলছেন কাকে? তার স্ত্রীকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। ওয়াকাফফানতুকি, আর আমি তোমাকে কাফন পরাবো। থুম্মা সাল্লাইতু আলাইকি ওয়া দাফানতুকি, তারপরে তোমার সালাত পড়বো আর তোমাকে দাফন দেব। আখরাজাহু আহমদ ওয়াদ-দারিমি, হাদিসটি সহিহ। তাহলে এটা কি বোঝা গেল? আয়েশার কথা, আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতেন? গোসল দিতেন, তিনি আগে বলেছেন। যদি আমরা আগে বুঝতাম ব্যাপারটা তাহলে এটা নাজায়েজ হলে বলতেন। দুই নম্বর, এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছেন, যদি তুমি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেব। সুবহানাল্লাহ, কাফন পড়াব, তোমার সালাতুল জানাজা পড়াব, তোমাকে দাফন দেব আর তোমার কাফন দাফন করব। সুবহানাল্লাহ। অতএব নারী পুরুষ উভয়ের জন্যই, মানে স্বামী স্ত্রী, নারী পুরুষ বলতে এখানে উদ্দেশ্য স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারেন। স্পষ্ট কিনা কারো কথা চলে না, নবীর ফরমান চলে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমল চলে আসবে, আর স্পষ্ট বর্ণনা চলে আসবে। যে স্ত্রী সারা জিন্দগি তোমার সাথে ছিল, মারা গেলে তোমার সম্পর্ক শেষ, এই সম্পর্ক শেষ, তাহলে সম্পর্ক শেষ, কিরকম সম্পর্ক শেষ হলো? যদি সম্পর্ক শেষ হয়ে যায় মারা যাওয়ার পরে, তাহলে তো আপনি তার হক পাবেন না। যদি স্বামীর সম্পত্তি থাকে, স্বামী মারা যায় তাহলে স্ত্রী পায় কিনা, নির্ধারিত অংশ আছে কিনা? আচ্ছা, স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামীর জন্য নির্দিষ্ট অংশ আছে কিনা? তো আপনি যদি বলেন একদম সম্পর্ক কেটে যায়, তো কেন সম্পর্ক ইয়ে পায়, সম্পত্তি পায়? যদি অন্য কোনো কারণ থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু মৌতের কারণে আপনি বলবেন সব শেষ, এখন দাফন দিতে পারো না, এটা কোনটা? অতএব স্বামী স্ত্রী মারা গেলে একজন আরেকজনকে নিয়ম মতো গোসল দিতে পারেন, কিন্তু সাধারণত পুরুষকে পুরুষই গোসল দেয়, তাই না? মহিলাকে মহিলাই গোসল দেয়, এটা চলে আসছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যে বলবেন না যে এটা আপনার কাছে না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। এবারে যিনি গোসল দিবেন তার জন্য রয়েছে মহাপ্রতিদান আল্লাহর পক্ষ থেকে, আজর আদী। গোসল দিয়ে কাফন পরানো, দাফন করা, এইসব কাজ যারা করে ওদের সব কিন্তু বেশি কম কথা নয়, সুবহানাল্লাহ। কিন্তু বলছেন দুই শর্তে, الاول ان يسطو عليه, যদি তার মধ্যে কোন দোষ পরিলক্ষিত হয় দেখা যায় তাহলে তা ঢেকে রাখবে, বলবে না কোনো কাছে। এই হল প্রথম নম্বর শর্ত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসালা মুসলিমান فكتم عليه غفر له الله 40 مره, যদি কোন ব্যক্তি কোন মুসলমানকে ধৌত করে, আর এটা কোন সময় গোসল দিতে হয়, যখন মারা যায় উদ্দেশ্য এখানে কোনটা মারা যায় আর তাকে গোসল দেয়, আর তার দোষ দেখে রাখে, গোপন রাখে, ফাকাত মালিক, তাহলে রব্বুল আলামিন তাকে 40 বার ক্ষমা করেন। অন্য ফর্মে এসছে বলছেন ওয়াকাদ রাওয়াহু আত-তাবারানী ফিল কাবীর বিলাফ 40 কাবীরা, তার 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, চাই 40 বার মাফ করেন, সুবহানাল্লাহ কত ফজিলত। তাহলে মানুষের দোষ বর্ণনা করা জায়েজ না, মারা গেছে খালাস আলহামদুলিল্লাহ, অন্তত তোমার জন্য উচিত তার জন্য দোয়া করবে, দোষ বর্ণনা কিছু মানুষ এরকম। আমরা অনেক সময় বলি আল্লাহ আমাদেরকে মাফ কর, হয়ে গেল ভুল, তওবা ইস্তিগফার জরুরি। ومن حفر له فأجنه أجري عليه كأجر مسكن أسكنه إياه إلى يوم القيامة. যদি কোনো ব্যক্তি তার জন্য গর্ত খুদে, অর্থাৎ কবর খুদে, আর তাকে দাফন করে, নিয়মতান্ত্রিক কবর খনন করে, খুদে ওকে নিয়মতান্ত্রিক দাফন করে, ডেকে দেয়, তাহলে রব্বুল আলামিন তার জন্য এমন একটি বসবাসের সওয়াব দান করবেন, কাআজরি মাসকানিন আসকানহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে মাসকানটি সে কিয়ামত পর্যন্ত থাকবে এরকম ঘর বানিয়েছে, এরকম মানে ঘরটা যেমন এরকম যে সে এই ঘরটা কিয়ামত পর্যন্ত থাকবে, এরকম ঘোর বানানো সওয়াব রব্বুল আলামিন তাকে দান করবে। কারণ যে লোকটি মারা গেল সে লোক তো আর কিয়ামতের আগে আসবে না, আসবে নাকি, তাহলে তার কবর হয়নি মনে হয় কিয়ামত পর্যন্ত ওই করি তার। সুবহানাল্লাহ, উজরি আলাইহি কাআজরি মাসকানিন আসকানাহু ইয়াহ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘর বানিয়ে তাকে রাখার যে সব ওই সব রব্বুল আলামিন তাকে দান করবেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওমান কাফফারাহু কাসাহু আল্লাহ ইয়াউমাল কিয়ামাহ মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিল জান্নাহ, যদি কেউ তাকে কাফন দেয়, কাফন পরায়, রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে রেশমের কাপড়, মোটা রেশম আর বারিক রেশমের, বললেন মিন সুন্দুস ও ইস্তাবরাকিল জান্নাহ, জান্নাতের মোটা রেশম আর বারিক রেশমের কাপড় তাকে কিয়ামতের দিন পরাবে। কে আরেকজনকে কাপড় পরায়, হাদিসটি শেখ হাফিজউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী উল্লেখ করে বললেন আখরাজাহু আল-হাকিম ওয়াল বাইহাকী মিন হাদীস আবি রাফি রাদিয়াল্লাহু আনহু, ক্বালা আল-হাকিম صحيح على شرط مسلم موافقه للذهبي وهو كما قال ورجع الحديث صحيح ايجلو غسل ديا সম্পর্কে আলোচনা মাইয়িত কে এরপরে বলছেন আপনি যে সব কাজ করবেন উদ্দেশ্য যেন হয় আল্লাহর সন্তুষ্টি, বুঝতে পারছেন, যদি আল্লাহ সন্তুষ্টি হয় উদ্দেশ্য তাহলে আপনি সওয়াব পাবেন, আর যদি উদ্দেশ্য না সন্তুষ্টি না হয় সওয়াব নেই। আচ্ছা, কেউ যদি গোসল দেওয়ার ব্যবস্থা করে মৃতকে গোসল দেওয়ার কাফন করার ইত্যাদি একটা আলাদা ফান্ড তৈরি করেছে, উদ্দেশ্য মানুষ বলবে মাশাআল্লাহ সে এত বড় কাজ করছে দেওয়া, আবার সামনে যদি ভুট আছে ভুট পাবে আলাদা তুমি সব কবুল হবে, খেয়াল রাখতে হবে, অথবা ভুট ছাড়াই নাম কমানো, যদি মানুষ তাকে দিলে সেই আল্লাহ ধীরে সম্মত করছেন, উদ্দেশ্যে যদি হয় এদিকে সবাইকে খেয়াল রাখা দরকার, নাম কমানো বড়াই সামনে দিবেন। একটা হাদিস শেখ রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ লা ইউরিদু বিহি জাযাআন ওয়া লা শুকুরান ওয়া লা শাইআন মিন উমুরিদ দুনিয়া। এটা সত্য, সব পাওয়ার জন্য একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। এর দ্বারা কোন বদলা সে চাইবে না, শুকরিয়া চাইবে না যে আপনি কাজ করেন ভাই আল্লাহ আপনাকে নিব না, এটাও চায় না। বুঝলেন, ভালো করে বুঝবেন বেশাদ ভাই, সে তো তার দাঁড়িয়ে দেখছো কত সুন্দর ভাষা শুনলেন। নিয়ত খারিজ না হলে আমারও দরকার, আপনারও দরকার, সবাই নিয়ত করবো, সব মুশকিল। কাজ করলাম বদলা, দুনিয়ার বদলা আরেকটা, আপনি কাজ করবেন আমরা কাজ করি, সহ বদলা পাই কিনা হচ্ছে দুনিয়া, কিন্তু আখরত এসব কাজ করলে মানুষ আখরত পায়, জান্নাত লাভ করবে, আল্লাহ সন্তুষ্টি লাভ করবে, আল্লাহ অসন্তুষ্টি থেকে বাঁচবে, জাহান্নাম থেকে নাজাত পাবে, জান্নাত পাবে। এরকম কাজ যখন করবে সন্তুষ্টি হবে কি, একমাত্র আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যে যেন করে। কারণ আমরা জানি কোন ইবাদত আল্লাহ কবুল করে না যদি আল্লাহর জন্য খালিস না হয় ইবাদতটা। এক্ষেত্রে অনেক হাদিস হয়েছে কোরআন শুনলে, এখানে তিনি ছয়টি হাদিস উল্লেখ করেছেন, কোরআন শুনলে থেকে ছয়টি দলিল পেশ করছেন। প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আপনি বলুন, আমি তো তোমাদের মতই মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের মাবুদ একই মাবুদ, আমাদের মাবুদ কেন আমি এতে ব্যাখ্যা করবো, আমরা নিজেরা বুঝবেন। আল্লাহ বলছেন, আপনি তাদেরকে বলে দিন, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকে বলে দিন আমি তোমাদেরই মতো মানুষ, বাসা বাসা মানে কি মিসলু, কুম মিসলু শব্দ বুঝেন না, হ্যাঁ মিসলু সৌদিরা বলে না মিসলু, তো তারা বলে কেউ যদি বলে আল্লাহ রাসূল মানুষ আমাদের মতো মানুষ তাহলে সে কার, শুনেন কি না, তো আল্লাহ কেউ করেছে না, ভালো করে বুঝুন। আল্লাহ বলেছেন, কুল বলো, আমি তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু না, বুঝলেন তো, ইউহা ইলাইয়া আমার কাছে ওহি আছে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একই ইলাহ। এরপরে কি বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কেউ আশা রাখে যে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদান, আর তার রবের ইবাদতের সাথে, অর্থাৎ রবের ইবাদত যখন করবে তখন তার এই ইবাদতের সাথে অন্য কাউকে যেন শরীক না করে। সূরা কাহফ 110 নম্বর আয়াত। তাহলে তারা কি বুঝে গেল, যে কোনো আমল করেন একমাত্র খালিস লিওয়াজহিল্লাহ করতে হবে। সূরা বাইনা 5 নম্বর আয়াত, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, তাদেরকে আল্লাহর ইবাদত করারই নির্দেশ দেওয়া হয়েছে, তার দিনকে খালিস করে, খালিস জরুরি, একনিষ্ঠ হয়ে আল্লাহর দিকে রুজু করতে হবে। যেকোনো ইবাদত খালিস আল্লাহর জন্য করতে হবে। এরপরে যে রেওয়ায়াত হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রসিদ্ধ, আমল নির্ভর নিয়তের উপর, অথবা আমল সমূহের নির্ভর নিয়ত সমূহের উপর, ও ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রতি ব্যক্তির জন্য সে যা করবে প্রতি ব্যক্তির জন্য তাই যা সে নিয়ত করে, মানে নিয়ত মোতাবেক সে ফল পাবে। এরপরে হাদিস, কেউ যদি আল্লাহ আল্লাহ রাসূলের উদ্দেশ্যে হিজরত করে তাহলে তার হিজরত আল্লাহ আল্লাহ রাসূলের উদ্দেশ্যে হল, বা আল্লাহ আল্লাহ রাসূলের দিকে যদি কেউ হিজরত করে, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে যদি কেউ হিজরত করে তাহলে ওটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্যই হিজরত হিসেবে গণ্য হচ্ছে। আর যদি কেউ হিজরত করে দুনিয়া পাওয়ার জন্য কিংবা কোন মহিলাকে বিয়ে করার জন্য, তাহলে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে ওই উদ্দেশ্যেই তার হিজরত হল। তাহলে কি বোঝানো হচ্ছে? নিয়ত জরুরি। আপনি দুনিয়ার জন্য হিজরত করেন, এটা তো আল্লাহর জন্য হলো না। এই হিজরতটা গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে? দুনিয়া ভাই তো দুনিয়া পাবে তুমি, আস্তাগফিরুল্লাহ আলাযীম, মা ফি হিজরা। বুখারী মুসলিমের হাদিস। অন্য রেওয়ায়েত এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত বলেছেন, বাশির হাযিহিল উম্মাহ বিস-সানা'ই ওয়াত-তামকিন ফিল বিলাদ ওয়ান-নাসরি ওয়ার-রিফআতি ফিদ-দীন। এই উম্মতকে তুমি সুসংবাদ দাও, কর্তৃত্ব লাভে, ক্ষমতা লাভে রাষ্ট্রে। আর রাষ্ট্রের ক্ষমতা লাভ কোন সময় আসবে? যদি নেক আমল করে, ঈমান বাতাইল হইতা। এই জন্য সাহাবায়ে কেরাম পেয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেয়েছেন, উমর ইবনে খাত্তাব পেয়েছেন, উসমান বিন আফফান পেয়েছেন, আলী বিন আবি তালিব পেয়েছেন, মুআবিয়া বিন আবি সুফিয়ান পেয়েছেন। বুঝতে পারছেন? সামনে যদি যান, ইয়াজিদ বিন মুআবিয়াও পেয়েছেন, হাসান বিন আলী পেয়েছেন। ইয়াজিদের নাম শুনলে গালি দিয়ে আস্তাগফিরুল্লাহ, বুঝো না কে ইয়াজিদ? জলিল কদর তাবেঈ ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, মুসলিম রাষ্ট্রপ্রধান। শুধু কারবালার ঘটনাকে সামনে রেখে কিছু বুঝে না, ইতিহাস জানা নেই, কারবালার ঘটনাকে উল্লেখ করে যে সর্বপ্রথম ইতিহাস লিখেছে আল্লামা ইহসানুল্লাহ জহির রহমতুল্লাহ আলাইহি, উনি বই লিখেছেন কারবালার ঘটনার 100 বছর পরে ওই লোকটি বই লিখেছে। আবার তাও আবার শিয়া যদি মুসলমান এখনো যদি মুসলিম সরকার গুলি কোরআন এবং সুন্নাহ থেকে ফিরে আসে, আপনি বলবেন না এটা কি দেশ চলবে? দেশ চালানোর মালিক তুমি না, দেশ চালানোর মালিক কে? আল্লাহ। গরিব আর গরিব, সৌদির অবস্থা কি ছিল? 3 শ্রেণীর আগে কি ছিল এখানকার অবস্থা, অথবা 2 শ্রেণীর আগে কি অবস্থা ছিল এখানকার? এখন তারা পয়সা দেখছেন কি অবস্থা, বাবারে বাবারে, এত পয়সা মনে হচ্ছে পয়সা ঠেলিয়ে চলাতে পারছে না, কি জানি হয়ে গেছে পয়সা পেয়ে পেয়ে। কেউ কেউ মনে করে ইসলাম বিধান যদি জারি করে মদ বন্ধ, উনি এক মন্ত্রী বাংলাদেশে নাকি বলেছিল যদি মদের লাইসেন্স বন্ধ করে দিই তাহলে দেশ চলবে কিরকম, বলেছিল কিনা আপনারা শুনেছেন? তাই বলো হাদা, ওইটা বেশ ভালো আর ওইটা বেশ ভালো, আস্তাগফিরুল্লাহ, এর কথা বলে সব কিরকম ভালো হয়ে গেল। তাই যেই হোক, ওইটা সাবেক কোন মন্ত্রী বলে গেছে, ও মারাও গেছে, আল্লাহ তাকে মাফ করুন। আল্লাহ জানা আছে নাকি? কেউ জানে এটা বলেছিলেন যে এরকম, কেউ জানেন না? উনি একজন বলেছে, আমি শুনেছি, ইন্না লিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। কারণ মদের লাইসেন্স বন্ধ করে দিলে মদ না চললে বাহির থেকে পর্যটক আসবে না, পর্যটকের কাছে মদ খেতে হবে, বুঝতে পারছেন ব্যাপার? মদ বন্ধ মুশকিল, টাকা কই পাবে? দেখো কিরকম একটা কথা। যদি মুসলমান নিয়মতান্ত্রিক চলে। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লিয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ এরপরে ওয়ালিয়ুমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়ালিয়ুবাদদিরান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানী লা ইউশরিকুনা বী শাইয়া ওমান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আচ্ছা দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যদি মুসলমান তো নিয়মতান্ত্রিক চলেন তাহলে রব্বুল আলামিন তাদেরকে কর্তৃত্ব লাভ আর ক্ষমতা লাভ তাদেরকে ক্ষমতা দান করবেন এই রাষ্ট্রে। দিনী ক্ষেত্রে তাদের মর্যাদা উঁচু হবে, আল্লাহর পক্ষ থেকে তারা বিজয় লাভ করবে, নসরত পাবে। পরে বলছেন ওমান আমিলা মিনহুম বিআমালিল আখিরাতি লিদ্দুনিয়া فليس له في الاخره نصيب কেউ যদি আখিরাতের আমল দুনিয়ার উদ্দেশ্যে করে তাহলে আখিরাতে তার কোনো অংশ থাকবে না। এটা হচ্ছে এখনকার টপিক। যদি আখিরাতের কোনো আমল দুনিয়ার জন্য করেন তাহলে আখিরাতে আপনার কোনো অংশ থাকবে না, বুঝতে পারছেন? তাহলে খালেক নিয়ত কি হতে হবে? খালিস। সামনে দেখেন কেউ কেউ বলে না দুনিয়াও পেতে হবে, কাজ করি কিছু দুনিয়া পাবো না আখারাত তো পাবোই, হ্যাঁ মজুদ কেউ কেউ এরকম বলে। দেখেন আবু উমামা বলেন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আরাআইতা রাজুলান গাজা ইলতামিসুল আজরা ওয়াল যিকরা মালা ফাকাল লা শাইআ লাহ ফাআদাহা সালাসা মারাতিন يقول له رسول الله صلى الله عليه وسلم لا شيء له ثم قال ان الله لا يقبل من العمل الا ما كان له خالصا وابتغى وجهه। ایک ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন, বললেন হে আল্লাহর রাসূল, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন যে জিহাদে অংশ গ্রহণ করেছে কিন্তু তার কারণ হচ্ছে দুইটা, একটা হলো সওয়াব আর আরেকটা হচ্ছে মানুষ বলবে সে তো খুব ভালো কাজ করেছে, বুঝতে পারছেন? আল আজার মানে সওয়াব, আর দিকের মানে মানুষের আলোচনা পর্যালোচনা লোকজনের প্রশংসা। আস্তাগফিরুল্লাহ আল আযীম, দিকের মানে আলোচনা না, তাদের আলোচনা লোকজনের প্রশংসা। তো যদি কেউ এই দুই উদ্দেশ্যে করে তাহলে সে কি পাবে জিহাদ করলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা শাইআ লাহ, ওর কিছুই নাই, একটা দুনিয়া আর আরেকটা আখিরাত। তাহলে সবাই মিলে মিলিয়ে দিয়েছে কি দুনিয়া, আল্লাহ রাসূল কি বলেন লা শাইআ লাহ। এই জন্য খেয়াল করা দরকার আমাদের সকলকে, আমাকে এবং আপনাদেরকেও, যে কোনো আমল করি যেন খালিস কি হয়েছে ইল্লা করি। যদি মনে মনে চলে আসে হ্যাঁ শেখ মাশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের নিয়ত খালিস করে দেন, নিয়ত খালিস না হলে হজ করলেন বক্তব্য রাখলেন অমুক টিভির বক্তা অমুক টিভির বক্তা মনে করেন, ওই রকম বড় মহসিন কোরআন বড় দানশীল বড় দয়াশীল বড় বক্তা বড় প্রিশার বড় স্পিকার, ঠিক না? উদ্দেশ্য সইয়ে দুনিয়া আর আসল আখরা। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কোন সওয়াব নেই, বলেন আউযু বিল্লাহ। এই ব্যক্তি তিনবার বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবারই বললেন লা শাইআ লাহ লা শাইআ লাহ। তারপরে বললেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া ওয়াজহু, আল্লাহ আমল কবুল করে না তবে ওই আমল কবুল করে যে আমলটি হবে না কেনলে খালিস, যে আমলটি একমাত্র তারই জন্য খালিস হবে আর তার সন্তুষ্টির জন্য করা হবে, আল্লাহ সন্তুষ্টি লাভ খালিস হবে। এর সাথে বিন্দুমাত্র শরীরে অমুক আত্ম লুক ভাব বড়ত্ব এই কিছুই নাই আর সন্তুষ্টি লাভ কার? আল্লাহ। যদি এরকম হয় তাহলে আল্লাহ কবুল করবে, আর না কোন আমলই আল্লাহ কবুল করে না। أخرجه النسائي وإسناده جيد كما قال المنذري. شيء نمبر حديث না ছয় নম্বর উক্তি হাদিস থেকে। আর প্রথমে দুটি আয়াত পেশ করেছেন, যদি মানুষের আমল খালিস ইবাদিল্লাহ না হয় তাহলে কি হবে না, কবুল হবে না। ছয় নম্বর এখানে হাদিস থেকে, হাদিসে কুদসি পেশ করছে, বলছেন قال الله عز وجل, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال الله عز وجل انا اغنى الشركاء عن الشرك فمن عمل لي عملا اشرك فيه غيري فانا منه بريء وهو للذي اشرك, আমি শিরক থেকে মুক্ত, মানে শরীকগণ যে একদিন আরেকদিনের শরীক থাকে, যেমন কয়েকজন ব্যবসা করছে একটা সবাই শরীক না, আল্লাহ বলেন সুবহানাহু ওয়া তাআলা হাদিয়া কুদসি, আমি এরকম শরীক হওয়া থেকে মুক্ত, আল্লাহর কোন শরীক আছে? সুবহানাল্লাহ বিহামদিহি। তারপর তিনি বলছেন যদি কেউ আমার উদ্দেশ্যে কোনো আমল করে আর তাতে অন্যকে শরীক করে দেয় তাহলে আমি এই শিরিক থেকে মুক্ত, এই আমল আমার কাছে গ্রহণযোগ্য হয় না, বরং এটা তারই জন্য হবে যাকে সে আমার সাথে শরীক করেছে। নাউযুবিল্লাহ, সুসুবিরা আপনি আমল করলেন মনে হয় অমুক দেখে সলাৎ করলেন, যদি কফিল নেন তাহলে বলবেন উঠছে আমার ভালো ঠিক না, অথবা হজে যাবেন আপনি হজকে উদ্দেশ্য করে হজ তো ইবাদত ঠিক না, কিন্তু হজের ফেসিলিটি পাওয়ার জন্য টাকা পয়সা বাঁচানোর জন্য সলাৎ পড়লেন, যে কোনো হোক চাই আমাদের সেন্টার হোক চাই বাইরের হোক, উদ্দেশ্য আমরা সবাই যেন নিয়ে খালিস করি, একমাত্র আল্লাহর উদ্দেশ্য করবো, দেখবেন ইনশাআল্লাহ পাবেন, দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন। তারপরে গোসল সংক্রান্ত ব্যাপারে আরো কিছু আলোচনা আছে, যেহেতু সময় কম আজকে আমি এখানে আলোচনা শেষ করলাম, আগামী সপ্তাহে বাকি আলোচনা শেষ করা হবে, সবাই উপস্থিত থাকবেন, কত গুরুত্বপূর্ণ আলোচনা, যদি বুঝেন গুরুত্বপূর্ণ, আর যে বুঝে না বলত বলত বুঝেন ও আর কি। আপনারা আজকে দেখেছি মোটামুটি সবাই কেউ ঘুমায় তাহলে বুঝা গেল গুরুত্ব দিয়ে শুনেছেন, তাই ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দশ আগে ভাগে আসার চেষ্টা করবেন আর আগে ভাগেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, اللهم يا ربنا اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الاحياء منهم والميتين برحمتك يا ارحم الراحمين, يا الله تمي وذكرك معفو, اللهم ربنا معفو, اي الله رجل تمار سنتشت لابر جنو خالص তোমার সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে নেক আমল করতে পারি আল্লাহ, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মা বাবাদের মধ্যে থেকে যারা জীবিত আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করো, তাদেরকে হক না হক বুঝে হকের উপর চলার তৌফিক দান করো, না হক পরিত্যাগ করে চলার তৌফিক দান করো, আল্লাহ যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, মুসলমান মজলুমদেরকে উদ্ধার করো, আল্লাহ জালিমদেরকে পকড়াও করো, বিশ্ব মুসলমানকে এক করো নেক করো, হকের পথে আসার তৌফিক দান করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين